ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। অধিকার পানে মন হাত বাড়ে, অধিকার পানে মন হাত বাড়ে, লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। যে আমায় ঘরের বাহির করে, পায়ে পায়ে পায়ে ধরে, মরি হায় হায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে পায়ে পায়ে ধরে, মরি হায় হায় রে। যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির বাকি কি ধন দেখাবে, কোন খানে কি দায় ঠেকাবে, ও কোন বাকি কি ধন দেখাবে, কোন খানে কি দায় ঠেকাবে, শেষ মেলে যে ভেবে না কুলায় রে আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ।